أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي صاد والقرآن للذكر صاد شفو উপদেশ পূর্ণ কুরআনের কিন্তু কাফিররা অধ্যত্ত ও বিরোধিতায় ডুবিয়া আছে ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি তখন উহারা আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রাণের কোন উপায় ছিল না وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب يرى بشوي بوت كوريتي سجي يادن نيكوت يادري مدو هيتي اك جن شطرکو كاري عاشلو ابن كافر يا بولي ايتو اك جادو كو ميتبادي أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب شكي بوهو إله كي এক ইলা বানাইয়া লইয়াছে ইহা তো এক উত্তাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনি নাই ইয়াক মনগড়া উক্তি মাত্র أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃতপক্ষে উহারা তো আমার কুরআনে সন্দিহান উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার যিনি পরাক্রমশালী মহান দাতা উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে উহারা সিঁড়ি বাইয়া আরোহণ করুক বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে ইহাদের পূর্বেও রাসূলদেরকে অস্বীকার করিয়াছিল নূহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফিরআউন وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب ثمود لوط সম্প্রদায় ও আয়কার অধিবাসী ওরা ছিল একটি বিশাল বাহিনী إن كل إلا كذب الرسل فحق عقاب ওদের প্রত্যেকই রাসূলগণকে অস্বীকার করিয়াছে ফলে ওদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব وما ينظر هؤلاء ইহারা তো অপেক্ষা করিতেছে একটিমাত্র প্রচণ্ড নিনাদের যাহাতে কোন বিরাম থাকিবে না ইহারা বলে হে আমাদের প্রতিপালক বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়া দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং সমবত বিহঙ্গ কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা

فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب তখন সে বলিল আমি তো আমার প্রতিপালকের শরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন কর অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সে বলিল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যাহার অধিকারে আমি ছাড়া কেহ না হয় তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদু মন্দ ভাবে প্রবাহিত হইত এবং শয়তানদেরকে যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে এইসব আমার অনুগ্রহ ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ কর আমার বান্দা আইয়ুবকে যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে আমি তাহাকে বলিলাম তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানি আর পানীয় আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরো আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আমি তাহাকে আদেশ করিলাম এক মুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দা সে ছিল আমার অভিমুখী واذكر عبادنا ابراهيم واسحاق ويعقوب اولي الايدي والابصار স্মরণ কর আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী ان اخلصناهم بخالصه ذكر الدار আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণে উহা ছিল পরলোকের স্মরণ وإنهم عندنا لمن المصطفين الأخيار অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار স্মরণ কর ইসমাইল আল ইয়াসা ও জুল কিফলের কথা ইহারা প্রত্যেকে ছিল সজ্জন ইয়া এক স্মরণীয় বর্ণনা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত সেখানে তাহারা আসীন হইবে হেলান দিয়া সেখানে তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে এবং তাহাদের পাশে থাকিবে আনত নয়না সমবয়স্কগণ। ইয়া হিসাব দিবসের জন্য তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি, ইহা তো আমার দেওয়া রিজি যাহা নিঃশেষ হইবে না। ইয়াই আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম, জাহান্নাম, সেখানে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট ঠিকানা। ইহা সীমা লঙ্ঘনকারীদের জন্য, সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি, এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে, উহাদের জন্য নাই অভিনন্দন, ইহারা তো জাহান্নামে জ্বলিবে। অনুসারীরা বলিবে, বরং তোমরাও, তোমাদের জন্য অভিনন্দন নাই, তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল। উহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে জাহান্নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো। উহারা আরো বলিবে, আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম তাহাদেরকে দেখিতে পাইতেছি না, তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করিতাম, না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে। ইয়া নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। বল, আমি তো একজন সতর্ককারী মাত্র, এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, যিনি এক, যিনি প্রবল প্রতাপশালী, যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যিনি পরাক্রমশালী মহা ক্ষমাশীল। বল, ইহা এক মহাসংবাদ, যা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ। ঊর্ধ্ব লোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না, আমার নিকট তো এই ওহি আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে, যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। তখন ফেরেশতারা সকলেই সিজদা অবনত হইল, কেবল ইবলিস ব্যতীত, সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। তিনি বলিলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুনেতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে। তিনি বলিলেন, তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। এবং তোমার উপর আমার লান স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত। তিনি বলিলেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলিল, আপনার ক্ষমতার শপথ, আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করিব, তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। তিনি বলিলেন, তবে ইহাই সত্য, আর আমি সত্যই বলি। তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। বল, আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই। ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিয়ৎকাল পরে।